অনেকে আমাকে প্রশ্ন করছেন যে কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করবার পর আমি কি করব। এর উত্তরে আমি সর্বপ্রথমে আপনাদের স্মরণ করিয়ে দেব যে আজ ভারতবর্ষের সম্মুখে একটা মস্ত বড় সুযোগ উপস্থিত হয়েছে। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে পারি, যদি ঠিক পথে চলে কৌশল অবলম্বন করে আমরা যা থেকে আমাদের গন্তব্যের পথে পরিচালিত করতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে পূর্ণ স্বরাজ লাভ করা আমাদের পক্ষে মোটেই কঠিন হবে না। যদি আমরা অদূর ভবিষ্যতে পূর্ণ স্বরাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে দেশের মধ্যে যতগুলি সাম্রাজ্যবাদ বিরোধী প্রগতিশীল শক্তি আছে সেগুলিকে সংঘবদ্ধ করা। এটিকে সংঘবদ্ধ করতে হবে সাম্রাজ্যবাদ বিরোধী প্রগতিশীল কর্মপদ্ধতির ভিত্তির উপর। একবার যদি এই সমস্ত বিচ্ছিন্ন শক্তিগুলিকে আমরা সংঘবদ্ধ করে তুলতে পারি, তাহলে আমরা জাতির বুকে একটা বিরাট শক্তি সৃজন করতে পারব। আমাদের এই আন্দোলন অহিংস আন্দোলন। আমরা অহিংস অসহযোগ নীতি অবলম্বন করে কত বিশ বছর ধরে কাজ করে আসছি, কিন্তু আমাদের এই আন্দোলন অহিংস হলেও এই আন্দোলনের সাফল্যের জন্য আমাদের চাই নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন এবং একটা অহিংস বাহিনী। যদি আমরা এই সমস্ত বিচ্ছিন্ন সাম্রাজ্যবাদ বিরোধী প্রগতিশীল শক্তিকে সংঘবদ্ধ করে তুলতে পারি, তাহলে এমন একটা শক্তি আমরা লাভ করব যার দ্বারা আমরা ব্রিটিশ গভর্নমেন্টের সম্মুখীন হতে পারব এবং সম্মুখীন হয়ে পূর্ণ স্বরাজ আদায় করতে পারবো।